الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বিশ্বাসী বান্দাদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুলু মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো পবিত্র খাদ্য থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি রুজি হিসাবে। অশকুরুলিল্লাহি, এবং এগুলো খাওয়ার পরে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইনকুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে তার ইবাদত করে থাকো। সূরা বাকারা। এই ছোট্ট একটি আয়াতের মধ্যে অসংখ্য বিজ্ঞান নিহিত আছে। প্রথম বিজ্ঞান যেটা আমাদের প্রত্যেকের নজরে পড়ে সেটি এই যে খাদ্য পবিত্র কেন হয়। মাটি অপবিত্র হচ্ছে নোংরা পচা গোবরে সার দিয়ে ফসল তৈরি করছি, এমনকি মানুষের বিষ্ঠা আদম সার দিয়ে ফসল তৈরি হচ্ছে, কিন্তু ফসলটা হচ্ছে অত্যন্ত পবিত্র। ফুলকপি খাচ্ছি, কি দিয়ে তৈরি হয় কখন দেখি নাই। গরুর বিষ্ঠা মানুষের বিষ্ঠা দিলে আরো ফুলকপি সুন্দর হয়। ওলকপি বাঁধাকপি বাজার দিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে খাচ্ছি, অথচ এগুলো তৈরি হচ্ছে খারাপ জিনিস দিয়ে। খারাপ জিনিস দিয়ে সুন্দর জিনিস তৈরি হচ্ছে। আল্লাহ বলেন তৈয়িবাত মা রাযাকনাকুম, এটাই তোমাদের জন্য তৈয়িবাত, রুচিকর পবিত্র। এর মধ্যেই নিহিত আছে চিন্তাশীল মানুষের জন্য চিন্তার খোরাক। প্রত্যেকেই জানি খারাপ থেকে খারাপ উৎপাদিত হয়, মদ থেকে কখনই মানুষের স্বাস্থ্য ভালো হয় না, খারাপ থেকে খারাপই হয়। অথচ এই ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এরপরে আসুন পানি। বৃষ্টি পানি ছাড়া কোন ফসল পৃথিবীতে হতে পারে না। এই পানি কোত্থেকে আসলো? আমাদের পানি নষ্ট হয়, ঘন ঘন ট্যাঙ্কি সাফ করা লাগে, পুকুরে পানি নষ্ট হয়, স্বাদ রং গন্ধ নষ্ট হয়, কিন্তু আসমানের পানিতে কোনো স্বাদ রং গন্ধ নষ্ট হয় না। কে ওখানে পানিটা রিফাইন করলো? কে সেই ট্যাঙ্কির মালিক যার হাতে রয়েছে রিফাইন করার মেশিন? বৃষ্টির পানি যখনই জমিনের সঙ্গে মিশে যায়, সেই সঙ্গে যখন বিদ্যুতের চমক তার সঙ্গে মিক্সড হয়, তার সঙ্গে আসে যে কত সার আপনি কখনো জানেন না। বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়ে দিয়েছেন, বছরে পৃথিবীর যত বজ্রপাত হয় এটার মাধ্যমে 1 কোটি টন নাইট্রোজেনের সার দুনিয়াতে আল্লাহ পাক ফেলে দেন। বিজ্ঞানের হিসাব হয়তো আরো কম বেশি হতে পারে, একটা হিসাবে আপনাদেরকে বললাম। আপনি ইউরিয়া সার কিনে টাকা দিয়েও কিনতে পাচ্ছেন না, আর অটোমেটিক ফ্রি সার আল্লাহর পক্ষ থেকে আপনার জমিনে এসে পড়তেছে। আপনি কখন আলহামদুলিল্লাহ পড়েছেন জীবনে? কখনোই বোধহয় পড়েন নাই। আপনার ধারণা আমি চাষ করছি বলেই তো ফসল হয়, নাহলে হয়তো নাকি? আমাদের দুধ চাষি হাতে কোটি কোটি টাকার মাছ মরে গেল, দুদিন একটু শীত বেশি পড়েছে, মাছ মরে সাপ। কার হাতে সুইচ আছে যিনি শীত বেশি করেন আবার কমও করেন? দুদিন আগে শীতের চোটে মোটিত আসা যাচ্ছিল না, এখন আবার গরমের চোটে বসা যাবে না, একটু পরে ফ্যান দেওয়া লাগবে। কে করে এই এসি? কার হাতে এই সুইচ? কার হাতে? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো তাদেরকে বলছি, অবিশ্বাসীদের জন্য নয়, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো পবিত্র বস্তু যা আমরা তোমাদের জন্য রিজিক হিসেবে নির্ধারণ করেছি। অশকুরুলিল্লাহ, আমাকে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে এবং পোশাক পরিধান করার পরে যদি কেউ এটা বলে এই দোয়াটা, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যদি কোনো বান্দা দৃঢ় বিশ্বাসের সঙ্গে খাওয়ার পরে বা পোশাক পরিধান করার পরে বলে, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমাকে খাদ্য দান করিয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, আমার নিজস্ব সাধ্য এবং ক্ষমতার বাইরে আমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহর রাসূল বলছেন, গফর লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কারণ আপনি স্বীকৃতি দিয়েছেন, এই যে জামাটা গায়ে দিয়েছি এটা আমার ক্ষমতা হয় নাই, এই যে এক লোকটা ভাত খেলাম খানা খেলাম এটা আমার ক্ষমতায় কুলায় নাই। কখনো কি চিন্তা করে দেখেছেন যখন এক লোকমা ভাত খান, এই এই চাউলের জন্য কত মানুষের শ্রম চলে গেছে, চাউলটা কেমন করে জমিনে তৈরি হলো, কিভাবে মাটিতে ধান হলো, কিভাবে সেই ধান বননকৃত ধানে অঙ্কুর উদ্গম হলো, কিভাবে ওটা বড় হলো, কিভাবে শীষ হলো, শীষের মধ্যে দানা হলো, সে দানার মধ্যে চাউল হলো, শীষ তো চিটাও হতে পারত। এরপরে কত মানুষ সেই ধানগুলো কেটেছে ঝেড়েছে চাউল কলে মেশিন দিয়ে মাড়িয়েছেন, এরপরে আপনার বাড়িতে এসেছে, এরপরে আপনার স্ত্রী রান্না করেছে, তারপরে আপনার প্লেটে এসেছে, ধানটা তৈরি হয়ে প্লেট পর্যন্ত আসতে হাজার হাজার মানুষের শ্রম নষ্ট হয়েছে, আর অলক্ষ্যে থেকে আল্লাহ পাক শ্রম দিয়েছেন, আলো দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, আবহাওয়া দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, আপনি মাশাআল্লাহ একটু চাষবাস করেছেন, আবহাওয়া একটুখানি শীত বাড়িয়ে দিয়েছে, বাস মাছ মেরে সাপ। এদিন বঙ্গোপসাগরে একজনের জালে 6,100 পিস মাছ উঠেছে, কোনো মাছ 5 কেজির নিচে না, যে বঙ্গোপসাগরে মাছ পাওয়া যাচ্ছিল না, কোত্থেকে আসলো এগুলো? ওই লোকটা বলেছে এটা আল্লাহর দেওয়া দান। কেন বলেছে জানেন? ওই দিন সে কোরআন খতম করেছে এবং বলেছে, আল্লাহ আমি যাচ্ছি তোমার নামে, আমার তুমি তোমার বান্দাকে রুজি দিও, এই বলে সে চলে গেছে। সারা জীবনে যত মাছ পায়নি ওই একদিন সেই মাছ পেয়েছে 6,300 পিস মাছ, 51 লক্ষ টাকা বিক্রি করেছে। ইতিহাস চমকে দিয়েছে যে আল্লাহ সবর্দ করলে আল্লাহ দিতে পারে, এটা একদম বাংলাদেশে একেবারে এক নগদ, কার জালে পড়লে ওর জালে পড়লো কেন? ও যে সম্পূর্ণ নিজেকে ডিপেন্ড করছে আল্লাহর উপরে, মাছের মালিক আল্লাহ, খিজির নয়, সমুদ্রের যার হুকুমে চলে, পানি যার হুকুমে প্রবাহিত হয় সব সেখান থেকেই হয়, সুইচ একজনেরই হাতে। আর ওই জন্য তো দেখা যায় ইতিহাসে নীল নদের পানি শুকিয়ে গেছে, ওমর ফারুক চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এই নদী তুইও যার সৃষ্টি, আমি ওমর তারই সৃষ্টি, আমি এই দেশের আমির, আমি আল্লাহর হুকুমে তোকে হুকুম দিচ্ছি, প্রবাহিত হয়ে যায়। আরে বাপরে বাপ, পানি বন্ধ ওমরের কথা শুনে দিনান্তর প্রবাহিত হয়ে যায়, চারটি কথা মনে করেন নাকি? আকাশ বাতাস সবকিছু আল্লাহর হুকুমে চলবে, যদি বান্দা শুধু আল্লাহর গোলামই বরণ করে নেয়, সবকিছুই আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছেন। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আলম তারা আল্লাহ সাক্ষারা লাকুম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, হে শিক্ষিত জ্ঞানী বান্দারা, তোমরা কি দেখো না যে তোমাদের সেবার জন্য আমি আসমান জমিনের সবকিছু অনুগত করে দিয়েছি? তুমি এখন প্লেন চড়ে আসমানে ঘুরছো, যদি বায়ুমন্ডলকে বলে দিতাম বান্দার কোন প্লেন যেন আসমানে না উঠে, কোন ব্যাটার ক্ষমতা ছিল না বায়ুমন্ডলে রকেট চালানো আপনার পক্ষে, আর লাগেই বলে দিয়েছেন আমি তোমাদের সব অনুগত করে দিয়েছি, কিন্তু শুকরিয়া আদায় করবে না, কে করলে এগুলো? এরপরে এই তৈবাতের এগেনস্ট একটা জিনিস আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, পবিত্র বস্তু ভক্ষণ করে বলার পরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতখাব্বাতু শায়তানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নাল বাই'আ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা। যারা সুদ খায় তারা উঠে দাঁড়ায় কেমন ভাবে? শয়তান স্পর্শ করলে ভূতে ধরা রোগীর মতো, কখনো মাটিতে হুমড়ি খেয়ে পড়ে, পড়ে উঠতে পারে না, ঠেলে ঠুলে তুলে দিতে হয়, শয়তান যেন তাকে স্পর্শ করেছে। কারণ তারা বলে ইন্নাল বাই'আ মিসলুর রিবা, সূত্রটা ব্যবসা, ও আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন। ফমান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, যার কাছে আল্লাহ পাকের এই উপদেশ আসার পরে বিরত হল, সে বেঁচে গেল, সে যা আসল টাকা তাই পাবে, বাকিটা তাকে বাদ দিয়ে দিতে হবে। সম্পত্তি পত্রে বের হয়েছে বরিশালে এক ছেলে এক এনজিও থেকে মাত্র 20,000 টাকা ঋণ নিয়েছিল, 3,00,000 টাকা দেওয়ার পরও তার ঋণ আজও শোধ হয় নাই, কয়েক বছর হয়ে গেছে, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তেই আছে। বাংলাদেশে মুসলমানের দেশ, ভারতের কথা বাদ দেন, আমাদের নির্বাচিত এমপি সাহেবরা মুসলমান, আমাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই মুসলমান, এবং তাকে বোধহয় বছর বছর হজ করে আসেন, যত রাজনৈতিক নেতা সবগুলো হাজি সাহেব, সুদের আয়াত তাদের কানে ঢোকে না, নিজেরা সুদের ব্যবসা করে, অন্যকে সুদ খাওয়াতে বাধ্য করে, আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, সুদী ব্যাংকে বাদ দিয়ে চাকরি নিচ্ছে, নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে তারা সুদের হিসাব কষে দৈনিক। আপনারা জানেন হাদিসের সুদের সম্পর্কে মারাত্মক পরিণতির কথা বলা আছে, সুদের 70টি গুনাহের স্তর আছে হাদিসে বলা হচ্ছে, যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো, নাউজুবিল্লাহ, বলতে লজ্জা হয়, এত নোংরা জিনিস করছে আমাদের ছেলেরা এমএ পাস করার পরে বাধ্য হয়ে, যদিও আমরা মনে করি অনেক সময় বাধ্য না হয়ে তারা করে, টাকার লোভে করে, বাধ্য যদি কেউ হয় ইমানও যদি ধাক্কা দেয় ওই চাকরিতে লাথি মেরে চলে আসতে হবে তাকে, মাঠে কামলা খেটে খাওয়া ভালো, রিক্সা চালানো ভালো, তো সুদি ব্যাংকে চাকরি করা ভালো নয়। ওই সুদখোর হিসাব রক্ষক সুন্দর ফিটফাট পোশাক ওয়ালার চাইতে দেহে ঘাম ধরে যে দৈনিক রিক্সা চালিয়ে খায় সে অনেক আগে জান্নাতে চলে যাবে। হাদিসে পরিষ্কার রয়েছে যে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। কারণ কি? তাদের পয়সার হিসাব আছে, তারা কষ্ট করে ইনকাম করে, ধনীরা টাকার মোহে পাগল হয়ে গেছে। ওমরা নেশায় দৌলতে গাফল হয় হামসে জিন্দা হয় মিল্লাতে বেদা গোরাবা কে দমসে, মহাকবি ইকবাল দুঃখ করে বলেছেন এখন পর্যন্ত পৃথিবীতে দিন বেঁচে আছে সিরেফ গরিবদের কারণে, আর আমির যারা ধনী যারা তারা টাকার নেশায় পাগল হয়ে গেছে। শেয়ার ব্যবসা সুদের একটা প্রকরণ, আর তাহারিকে আমরা ফতোয়া দিয়েছি শেয়ার ব্যবসা হারাম, বহু লোক খেপে গেছে আমাদের উপরে, টেলিফোন খুবই আসে, মুসলিদের মধ্যে কেউ থাকতে পারেন দয়া করে শেয়ার ব্যবসা যাবেন না, টের পাইলেন তো? আমরা ফতোয়া দিয়েছি 3 মাস আগে, যে মারটা খাইল 36,00,000 মানুষ 15,000 কোটি টাকা মার খাইল, 96 সালে 200 কোটি টাকা মার খাইছিল, এবার খাইছে 15,000 কোটি টাকা, লাল ফিতা উঠে গেছে একেবারে, সরকার নীরব। কারণ যারা এটা করেছেন তারা 2-3টা ব্যাংকে করেছে, তাদের মধ্যে একটা একবার সরকারের বড় একটা মন্ত্রী, বড় ভাই কারবার, কে কার কত কথা বলবে? সংসদ তো আমার বড় লোকদের কারবার, সংসদে সব যায় বড় লোকরাই যায়, গরিব মানুষ যায় নাকি? এমপিরা যত ব্যবসায়ী সব সংসদে, তারা কি তার নিজেদের বিরুদ্ধে আইন করবে নাকি? আইন থাকলেও কি সেটা বাস্তবায়ন করবে? কোশ্চিন কালো করতে পারে না, কারণ সার্বভৌমত্বের মালিক হলো আমাদের এমপি সাহেবরা। তারা কখনই নিজের পায়ে শিকল পরুক, নিজের হাতে হ্যান্ডকাপ পরানো হোক এমন কোন কাজ তারা জীবনে করতে পারেন না। হতভাগা দেশ, সার্বভৌমত্ব আল্লাহর হাতে যদি দেওয়া থাকতো তাহলে এমপি হোক আর মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর প্রধান বিচারপতি সব বেটা সোজা হয়ে যেত, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন করা যাবে না। এক কথা শেষ, আল্লাহর আইনে সুদ হারাম, আমরা সংসদের এমপির সুদকে হালাল করতে পারি না। একজন পক্ষে থাকা দশজন পক্ষে দেখার কথা আমার নয়, আই মুসলমান। আর এখন হিসাব হচ্ছে সংসদ সার্বভৌম না প্রধান বিচারপতি সার্বভৌম, এ নিয়ে শুরু হয়েছে লড়াই, কে কত বড় তাই নিয়ে এখন হিসাব করতেছে। অত সবার বড় যিনি তার কথা কেউ মনে করে না। দৈনিক পাঁচ অক্ত সালাতে আল্লাহু আকবার দিয়ে আজান দিচ্ছি, ও যে আল্লাহু আকবরের মর্যাদা আমরা কখনো বুঝতে পারলাম না, এর অর্থটা কি? আল্লাহ সবার বড়, আল্লাহ ইজ গ্রেটেস্ট, তার মানে আমার সংসদ গ্রেটেস্ট, আল্লাহ দেন গ্রেটেস্ট নাকি? আমি বড় তারপরে আমার আল্লাহ বড়? আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা মানুষকে আল্লাহ দেন নাই। এই আইন শাশ্বত, এই আইন অপরিবর্তনীয়। তাম্মাত কালামাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিরা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আইন তো একসারা মান ফিল আরদে ইউদিল্লু কান সাবিলিল্লাহ, মনে রেখে দিও তোমার প্রভুর প্রেরিত কালাম পরিপূর্ণ হয়েছে সিদকাম ওয়া আদলা, সত্যতা এবং ন্যায় বিচার দ্বারা। লা মুবাদদিরা লিকালিমাতিহি, আল্লাহ প্রেরিত এই সত্যকে পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই। ওয়া সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি ওয়াইন তুতে একেবারে সেগা ওয়াহেদ, যদি তুমি আনুগত্য করো আকসারা মান ফিল আরদ, অধিকাংশ লোকের কথা শুনে খবরদার, ইউদুল্লু কান সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিভ্রান্ত করবে। অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে, এটা বাস্তব। আপনি স্বীকার করুন বা না করুন, আপনি যত বড় উঁচু দরের মন্ত্রী হন আর এমপি হন, আপনার তিন পয়সা মূল্য নিয়ে করেন হাদিসের সামনে। আপনার কথা তখনই মানা হবে যখন হাদিস কোরআনে অনুকূলী হবে, কোরআন হাদিসের বাইরে গেলে আপনার কোন মূল্য মুসলমানের কাছে নাই। দুর্ভাগ্য, দেশের এত অশান্তি বিশৃঙ্খল মূল কারণ হচ্ছে এখানে, মানুষ আজ পর্যন্ত সার্বভৌম ক্ষমতার মালিককে বাস্তবতাকে স্বীকার করলো না। মুখে অবশ্য ভোটের সময় সব বলে আমরা সব আল্লাহকে মানি, কোরআন সুন্নাহ বাইরে একটা আইন করবো না, অত শুরুতেই বিসমিল্লাহ বলে আইনটা আগে করে। এই মিথ্যা প্রতারণার জাল জুয়াজের কারবার চলছে যুগ যুগ ধরে, আর এর কোন পরিবর্তন নাই। সুদে হারাম এটা কোন পাগলে না জানে? এটা পড়তে গিয়ে হাদিস কোনো পড়া লাগে নাকি, কোন আলমের কোন মহাদ্দেশ হওয়া লাগে নাকি? সুদ হারাম সবাই জানে, সবাই জানে, অথচ এই হারামটা চলছে দেশে বলে আজকে মানুষ নিঃস্ব হচ্ছে। একদল মানুষ গাছতলা খেতে পায় না, নিজের গর্ভজাত সন্তানকে বিক্রি করে কোন মা কোন অবস্থায় করে চিন্তা করতে পারেন? বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, নিজের নাড়ি ছেঁড়া ধন, নিজের সন্তানকে মাত্র 250 টাকা বিক্রি করে, এ কি চিন্তা করা যায় নাকি? মানুষ কখন করে এ কাজ? যখন সে ক্ষুধায় তৃষ্ণায় কাতরে মৃত্যুর মধ্যে কিনারে পৌঁছে যায় তখনই বাধ্য হয়ে সে এই কাজটি করে। এরপরও আমরা বলছি আমরা খুব সুখী আছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মাথা বুঝে ইনকাম বাড়তেছে। ওটা তো ভাগ বাটানো হচ্ছে বড় লোকের টাকা দিয়ে, গরিব কজন বাড়লো তা দেখতে হবে না? কেন ওমরের যুগে মাত্র 10 বছরে সারা আরবে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি? কৈফিয়ত দিতে হবে তোমাকে, ওমর ছিল মুসলমান, তুমিও মুসলমান, সে পারলে তুমি কেন পারো না? আর ওমরের রাজত্ব ছিল 22 লক্ষ বর্গ মাইল এরিয়া, আর তোমার রাজত্ব মাত্র 54,000 বর্গ মাইল এরিয়া, 1 লক্ষ এরিয়া না, তুমি কেন পারো না? তুমি বেশি লেখাপড়া শিখছো, ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করে বসে আছো, বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছো, কেন পারো না? আর সেই যুগে 1,500 বছর আগে কেমন পারিছিল? সে যুগে মানুষের অবস্থা এরকমই ছিল, আবু জেহেল আবু লাহ ওয়াই বিন খালাব টাকার কুমির ছিল, সুদের ব্যবসা করত, মানুষের রক্ত চুষে খেত, ফলে একদল মানুষ তাদের গোলামি করতে বাধ্য হয়েছিল, গরু ছাগলের মতো বাজার ঘাটে বিক্রি হতো। এখন তো তাই হচ্ছে, তার চেয়ে নিকৃষ্ট অবস্থা আমরা চলে গেছে। এখন সাবধান হয়ে যান, সুদ মানুষের কশ্চিন কালো কল্যাণ করে না। আল্লাহ নবীর কালাম মিথ্যা হবে না, রসুল্লাহ বলছেন, দেখো আর রেবা ওয়াইন কাসরা ইল্লা আকিবাতু ফাল ইলা কুল্লাতিন রাওয়াহু ইবনে মাজাহ। সুদ তুমি যতই বেশি খাও না কেন, যত তুমি সুদের টাকা মালিক হও না কেন, এর শেষ পরিণতি হচ্ছে কুল্লিন, নিঃস্বতা, দরিদ্রতা, ধ্বংস হয়ে যাবে তুমি। আজকে শেয়ার বাজার লোকগুলো তাই হয়নি, নিশ্চয়ই তারা বাড়ি চলে আসে, কিচ্ছু নাই। আজকে আমেরিকার অবস্থা কি, দেউলিয়া, চীনের কাছ থেকে $3,000 কোটি বিলিয়ন ডলার লোন করে নিয়ে আমেরিকা চলছে, খেতে পাচ্ছে না, ওবামার রাষ্ট্র চালাতে পারছে না এখন। তো মানেটা কি, সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, 10 টাকা নিলেন দিতে পারলেন না, 10 টাকায় 1 টাকা বাড়লো, এবার 11 টাকার 10%, এবার দিতে পারলেন না, এবার 12 টাকার 10%, এই চললো চক্রবৃদ্ধি হারে সুদের কারবার চলছে সমস্ত দেশে, চলছে বাংলাদেশে, ইসলামিক ওয়ার্ল্ড সব আক্রান্ত হয়ে গেছে, এবং তাদেরই ধোকাবাজি ব্যবসা হলো শেয়ার ব্যবসা। অথচ ব্যবসা অত্যন্ত পরিষ্কার, যুগ যুগ ধরে আমাদের মুরব্বীরা করে আসছে, কি হিন্দু কি মুসলমান, ব্যবসার নীতির মাত্র দুটা, মুশারাকা মুদারাবা, আপনি একজনের টাকা একজনের ব্যবসা। মা খাদিজাতুল কুবরা, তার টাকা ছিল, তিনি মহিলা মানুষ ব্যবসা করতে পারতেন না, তিনি বিভিন্ন লোকদের ব্যবসা করাতেন, আল্লাহ নবী থেকে টাকা ছিল না, টাকা ছিল খাদিজার, নবী হলেন ব্যবসায়ী, ব্যবসা করে যা অংশ হবে মালিককে দিয়ে দিতেন, আর মালিক সেখানে একটা অংশ যিনি ব্যবসা করলেন তাকে দিতেন, এটা হল মোশারাকা বলা হয়। আরটা কি, এটা এটা হল মোরাবাহা আর কি, আপনার টাকা আছে, একজনের টাকা একজনের খাটনি, আর মোশারাকা কি, দুইজনের শেয়ারে ব্যবসা করতে পারেন, এই হলো সিস্টেম। আর এখন আপনি টাকা পয়সা আপনার কিচ্ছু নেই আপনার কাছে, নওদবড়া বাজারে বসে এবার কম্পিউটার টিপছেন, সারাদিন শেয়ার দাম ওঠানামা করছে, এখানে বসে আপনি কোটিপতি হয়ে গেলেন। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশই বলে এই কামই করে, এখন শুনছি ছাত্ররা শুরু করে দিছে, মাত্র 10,000 টাকা পুঁজি হলে আপনি শেয়ার ব্যবসা করতে পারেন। এখন ব্যাংক এমন বেয়াদব হয়ে গেছে, এরা এরা ওই টাকা আপনার লোন দিচ্ছে, আপনার নিজস্ব টাকা 1% না হলে চলবে, এখন ব্যাংকে আপনার লোন দিচ্ছে। আর সবচেয়ে দুঃখ পেলাম সেদিন যে পত্রিকায় ঘোষণা দিয়ে বিশাল একটা সম্মেলন করে ইসলামী ব্যাংক শুরু করেছে এই কাজ, যাবেন কোথায়, সেখানে একগাদ মৌলবী আছে, সব দলেই মৌলবী আছে, সব জায়জ করে দিচ্ছে, শেয়ার ব্যবসায় যে ধস নেমেছে এইবার মৌলবীরা বুঝবে। দেখলাম মিছিলের মধ্যে অনেক টুবিওয়ালাও আছে, ওরা একটু মার খাইছে, মার খাওয়ার দরকার বেশি, এদের বেশি মার খাওয়ার দরকার, এই চোরগুলাকে কোরআন হাদিসের নাম করে ইসলামের নামে জোর চুরি করে, এদেরকে বেশি মার খাওয়ার দরকার না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার ব্যবসায়ী জীবনটা, কোন ধোকাবাজি থাকবে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে মুসলমান থাকলো না। আল্লাহ নবী একদিন বাজারে গিয়েছেন, হাত ঝুঁকিয়ে দিয়েছেন, হাতে ভিজা লাগলো, এই বাবাটা একিরে উপরে গমগুলো দেখছে শুকনা, ভিতরে ভিজা কেন, কেন কোনো জবাব আছে, বুঝতে পারছেন? তখন আল্লাহ নবী এই কথা বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি খরিদ্দারদেরকে প্রতারণা করে সে মুসলমান নয়। আজকে আমরা এগুলি তো করি সবসময়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ লেগেছে, উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, একদিন সে চাকরটা অত্যন্ত চালাক, চালাক লোক সাথে চাকরিগিরি করা যাবে না, মালিক সাধারণত বোকাই হয়, আচ্ছা দোকানের কর্মচারী ওরাই চালাক হয় তাই না, এটাই স্বাভাবিক নিয়ম। ও বলছে যে ওস্তাদজি আজকে একটা দারুণ কাজ করেছে, কি করেছ, বলে থানার মধ্যে একটা কাপড় একটু ছেঁড়া ছিল, খরিদ্দারকে দেখাই নিয়ে দিছে চালে গিয়ে। আগুনে বললো তোমার আজকে চাকরি শেষ, তোমার মতো চালাক লোক দরকার নেই, আমার এই বোকা লোকই ভালো। ইমাম বুখারী রহমতুল্লাহ ব্যবসায়ী মানুষ ছিলেন, জাহাজে যাচ্ছেন, এক বদমাস ভালো মাসে শত্রু বেশি হয়, ইমাম বুখারী এত শত্রু ছিল, শত্রু দুজন মানুষ সম্পর্কে আরবিতে একটা প্রবাদ আছে যে তারা শত্রু সবচেয়ে তাদের বেশি ছিল, একজন হচ্ছেন হযরত আলী, আরেকজন হচ্ছেন ইমাম বুখারি, আর প্রবাদটা হচ্ছে এইভাবে, হালমাত আল বুখারি গায়রা মাহসুদ, বুখারি কি বিনা হিংসায় মরতে পেরেছে, অতএব হে দিনদার পরে আলেমরা তোমরা হিংসুক কেউ থাকবে না এই চিন্তা করো না, হিংসুক থাকবেই, শত্রু থাকবেই, রসুলের মতো মানুষ যে পৃথিবীতে দিতে হবেন না, তিনি হিংসার চোটে মক্কা থাকতে পারলেন না, মনে করেন কোনটা, মানে সবাই আপনাকে ভালো বলবে তাহলে আপনি ভালো, জি না, সবাই আপনার খারাপ বলল তাহলে আপনি ভালো, এই উল্টাটা শুনে দেখেন আজকে। শাহ আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী মনীষী এবং রাজনীতিক সিদ্দিক হাসান খান ভূপালী, 35 বছর ধরে উনি ভূপালে বসবাস করেছেন, শেষের দিকে 14 বছর ভূপালের নবাব ছিলেন। এরই মধ্যে তিনি 222 খানা গ্রন্থের রচয়িতা হলেন, শুধু কোরআনে তফসির লিখছেন মাকাসিদুল কোরআন, আমি পাশে দাঁড়িয়েছিলাম তো এত উঁচু হবে, বেচারা কখন লিখল, মাত্র 59 বছর বয়সে উনি মারা গেছেন। তা 3 ভাগের 2 ভাগ লাইফটা চূড়ান্ত দারিদ্র সীমার মধ্যে রাস্তা রাস্তা ঘুরেছেন, খাওয়া পায় নাই। আল্লাহ পাক তাকে শেষ জীবনে এই 14-15 বছর অর্থ সম্পদে বলিয়ান করেন। সেই সময় তিনি বই লিখছেন, সে বইগুলো আবার মিশর থেকে ছাপিয়ে নিয়ে সারা দেশে বিলি করেছেন। আজকে যেমন বোখারি শরীফ দেখছি, কুতুবের সেটটা দেখতে পাচ্ছি, কোহিনূরটাই আপনি পেতেন না যদি সিদ্দিক হাসান ভূপালী যদি আল্লাহ পাক দেশে জন্ম না হতো। কারণ এদেশের মজহাবি সমাজ তার হাদিসের দুশ্মন, তারা হাদিস মারে না, কারণ তারা যে কায়দায় সালাত আদায় করে বোখারি শরীফ তার বিরোধী আছে। অত বোখারি শরীফ যদি উপমহাদেশ না থাকে তাদের সে চক্রান্ত ছিল, কোথাও পেতে পাবেন না আপনি। এগুলো আমি আমার থিসিসের মধ্যে দিয়ে দিছি যে কয়েকখানা বোখারি শরীফ সারা উপমহাদেশে ছিল প্রমাণ সেখানে পাবেন, মাত্র একখানা বোখারি ছিল দিল্লি মাদ্রাসা রহিমিয়াতে আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভী, ওই বোখারি শরীফ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছাত্রদেরকে বিতরণ করতেন, পড়া হওয়ার পরে আবার তাকে দিয়ে যেত। এই অবস্থা ছিল, কারণ অত ফেকা ঘরে ঘরে কিন্তু হাদিস পাবেন না কোথাও। কোন সালে কোন হাদিস গ্রন্থ উপমহাদেশে এসেছে ওই সাল তারিখও আমরা দিয়ে দিয়েছি আমাদের ডক্টর থিসিসের মধ্যে। মিশর থেকে আল্লামা শামসুদ্দিন ইয়াহিয়া তুর্কিনি আসলেন এদেশে হাদিসের দর্শ দেওয়ার জন্য, মুলতান এসে তিনি শুনলেন যে এদেশে রাজা আলাউদ্দিন খিলজি তিনি হাদিসের দুশ্মন, ওখান থেকে তিনি চলে গেলেন। এটা চিঠি লিখে গেলেন যে দেশে হাদিসের আলোচনা নেই, যে দেশে হাদিসের দর্শ নেই, সেদেশে ইসলাম কেমন করে টিকে থাকতে পারে, আমি এটা শুনে তোমার দেশে চলে গেলাম। নিজামুদ্দিন আউলিয়া আপনারা পূজা করেন, নাম শুনি ইনি কে তা জানেন? ইনি আউলিয়া টাউলিয়া কিছু না, বুখারি মুসলিমের একজন সর্বোচ্চ হাফেজ ছিলেন, মাশারুকুল আনোয়ারের একমাত্র হাফেজ তিনি তখন উপমহাদেশে। তার সামনে সমস্ত মৌলবীরা ওই লারলাপ্পা গান গায়ে, দেখেন না পীর সাহেবরা কাশ্মীর জারি হয় কি সব মাইক লাগে, এই যে আপনাদের সুফি যেখানে আছে সবগুলোতে হয়, ওকে বলে সামা। উনি বললেন তসবি কখনো গান গিয়ে হবে না, তসবি হবে নীরবে নিভৃতে কাকুতে মিনতি সকর আল্লাহর কাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাস। কিন্তু এই যেমন অনুষ্ঠান করে দল বেঁধে সামা গাওয়া এটা সম্পূর্ণ নিষেধ। তাকে তলব করা হলে বাদশাহ দরবারে গিয়াসুদ্দিন বলবার দরবারে, আপনি এটা কেন বললেন, সমস্ত আলেম একদিকে আপনি একদিকে? উনি বললেন আমি হাদিসের আলেম, হাদিসের কোন অস্তিত্বই নাই, কোরআন বলছে উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়ে, তোমরা আল্লাহকে ডাকো মিনতি সহকারে এবং চুপে চুপে, আপনারা কি করছেন? তখন দরবারে উপস্থিত আলেমরা এক বাক্যে বলে উঠল হিন্দুস্তান মে হাদিস কে কোই রেহায়ত নহি হ্যায়, আগর চাহে তো হানাফি মজহাব কে ফতোয়া বলো আর হটো ইহাঁ সে, হিন্দুস্তানে হাদিসে কোনো স্থান নাই, পারলে হানাফি মজহাব ফেকা বলো নইলে এখান থেকে বেরো, ব্যাস বেরিয়ে আসতে হলে তাকে। ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি, এখনো 100 বছর 200 বছর 200 বছর হয় নাই, আপনার 100,000 বছর ইতিহাস জানেন, এগুলো ভুলে যাবেন নাকি? এই উপমহাদেশে হাদিসের মূল ব্যক্তি হলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রাহেমাহুল্লাহ। অথচ 35 বছর পরে যখন তিনি মৃত্যুবরণ করছেন তার আগে তিনি একটা আত্মজীবনী লিখলেন, সেখানে এক জায়গায় দুঃখ করে বলছেন মাই 35 বরস তক ভূপাল মে হুম লেকিন কোই দোস্ত নহি মেলা ইসলিয়ে কে মাই মশহুর আহলে হাদিস হুম, আমি 35 বছর ভূপালে বসবাস করছি কিন্তু আমার কোনো বন্ধু জুটল না, এর কারণ আমি একজন প্রসিদ্ধ আহলে হাদিস। বলুন সুবহানাল্লাহ, প্রকৃত আহলে হাদিস হলে আপনার শত্রু শত্রু শত্রু, এমনকি ঘরের শত্রু কে জানেন, ওনার স্ত্রী শত্রু, ওনার 4টি ছেলে 4 জনই শত্রু হয়েছিল, এবং ওনার মৃত্যুর পরে ওনার কবরের পরে ওনার ছেলেরে ঘোড়া রেখে পেশাব করেছিল যে আমার আব্বা অন্যায় করে গেছে। অথচ এখন আমরা দেখছি তার আব্বাই অন্যায় করেনি, অন্যায় করেছে ছেলেরাই, তারাও বড় আলেম সব আসেন কোথায়, হক্কাতে বলা তো সহজ ব্যাপার নয়, সাহস লাগবে মেধা লাগবে। ভীতু কাপুরুষের জন্য ইসলাম নয়, ইসলাম হল সাহসী মানুষের জন্য, যারা জান্নাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করতে পারে, যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত বিক্রি করে তার জন্য কোশ্চেন ইসলাম নয়। যদি জান্নাত চান আপনাকে অবশ্যই দুনিয়ার পিছনে লাফি মারতে হবে। কিসের দুনিয়া? আসি তো দুদিনের জন্য, কুদিন পর তো চলে যাবো কবে মাটির তলে। যদি জান্নাতকে ভালোবাসেন, সুদের ব্যবসা ছাড়েন, শেয়ারের ব্যবসা ছেড়ে দেন, এগুলোর মধ্যে ঢুকবেন না। আল্লাহ পাক পরিষ্কার আপনার রুজির দায়িত্ব নিয়েছেন, কিভাবে আপনার রুজি আসবে আপনি তা জানেন না। হালাল মাল খাওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন, এই জুমা সালাত ঈদ কিচ্ছু কাজে লাগবে না। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। বছর বছর হজ করলে হালাল হয়ে যাবেন নাকি, এত সস্তা? একজন বিরাট জ্ঞানী মানুষ নোবেল বিজয়ী বলেছিলেন, বাংলাদেশ থেকে দারিদ্র আমি জাদুঘরে পাঠিয়ে দেব, এখন নিজে সরকারি আদালতের কাঠগড়া দাঁড়িয়ে দিয়ে হচ্ছে, ঠেলা বুঝতেছে, ক্ষুদ্র ঋণের লোভ দেখিয়ে হাজার হাজার মানুষকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে মাশাআল্লাহ। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমাদের সে বয়সটা খুব বেশি নন, আমরা যে বেতন পাই তিনি সেই বেতন পান, তিনি থাকেন কোথায় আমরা থাকি কোথায়? দুনিয়াটা তো সহজ নয়, ধোকা দিয়ে কোশ্চেন করলে এগোনো যাবে না। কোরআন এবং হাদিসের বিধান স্পষ্ট, সবাই জানবে, কোন খোলামেলার ব্যাপার সবাই, কোন প্রতারণা কেন চলবে না? ব্যবসা নিয়ে অর্থ সম্পদ নিয়ে যদি প্রতারণার মধ্যে আমরা থাকি, আমার সালাত সিয়াম এবাদত সবই ভাই বিনষ্ট হয়ে যাবে, একটাও কাজে লাগবে না। এই জন্য সবার আগে রুজুর দিকে খেয়াল করতে হবে। এই বিষয়টি মোটা হালকা বিষয় নয়, কোরআনের সাতটি আয়াতে সুদের হুরমত বর্ণনা করা হয়েছে এবং ৪০টি হাদিসে সুদ হারাম সে কথা বর্ণনা করা হয়েছে। তা কয়েকটা আপনাদের বলে দিলাম, কোরআনের আয়াতটা আপনাদের শুনিয়ে দিলাম, এবং একটা মৌলিক আয়াত আল্লাহ পাক বলছেন, এম হাকুল্লাহ রিবা ইউরবিস সাদাকাত, হে বান্দা মনে রেখে দিও, সুদ চিরকাল অর্থ সংকট সৃষ্টি করে এবং সাদাকা সবসময় অর্থ বৃদ্ধি করে সমাজে। আপনি নিশ্চয়ই এর অর্থ বুঝতে পারবেন না, যদি আমি প্লেন অনুবাদ করে যাই কোরআনের, আপনি নিশ্চয়ই এর অর্থ বুঝেন নাই। আমরা দেখতে পাচ্ছি সুদ আমার টাকা বৃদ্ধি করছে, আর আল্লাহ বলছেন সুদ তোমার টাকা কমিয়ে দেয়। আমি দেখতে পাচ্ছি সাদাকা দিলে আমার পকেট থেকে ১০ টাকা চলে গেল, আল্লাহ বলছেন সাদাকা দিলে তোমার টাকা আর বেড়ে গেল, তাহলে কি আল্লাহর সঙ্গে টক্কর লাগলো না? এই জন্য তো বললি ওহির জ্ঞান আর মানুষের জ্ঞান এক নয়, ওহির জ্ঞান হল বিশাল অথই সমুদ্রের মতো, আর আমার আপনার জ্ঞান সব মিলিত জ্ঞান হচ্ছে ওই পাখির ঠোঁটে আসায় এক ফোঁটা পানির মতো। আল্লাহ বলছেন সুদে আপনার অর্থ সম্পদ কমে যাবে, আর আমি তো চাকরি দেখতে পাচ্ছি আমার অর্থ বাড়লো, ব্যাংকে রাখলাম ১,০০,০০০ টাকা, পেলাম ১,০০,০০০ সঙ্গে ১,০০০ টাকা বেশি, বাড়লি তো, আর আল্লাহ বল কমে যাবে? হ্যাঁ, একটু দূর দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখলে আপনি খুব বেশি বেশি রাস্তা বন্ধ দেখতে পাবেন, কিন্তু যখন আপনি হেলিকপ্টারে উঠবেন আসমানে বা রাজশাহী এয়ারপোর্ট থেকে প্লেনে যদি ওঠেন, পুরো রাজশাহী শহর আপনি এক নজরে দেখতে পাবেন। তাহলে ওইখানে বসে যিনি দেখে আর এইখানে বসে যিনি দেখে, দুটা দৃষ্টিশক্তি কমানো সমান হবে কি? সমান তো হবে না। তো আল্লাহ দেখেন তো আরো সে বসে, আর তার জ্ঞান তো তুলনা করাটা তো বেয়াদবি। তিনি দেখছেন যে আমার বান্দা যদি সুদ খায়, যে খাবে সেও মরবে, হাজার হাজার মানুষকে সে মারবে, মরবে এবং মারবে। কিভাবে? ধরুন আপনি এই এলাকার সবচেয়ে বড় লোক, আপনি টেক্সটাইল মিলটা কিনলেন, টেক্সটাইল মিল আপনি মালিক হয়ে গেছেন, এখন আপনি ইনকাম করছেন, ব্যবসা করছেন, সবই করছেন, কিন্তু এই মিলের ইনকামের যে পয়সাগুলো, যে লাভ আপনার হবে কিসের বিনিময়ে হবে? যখন আপনি কাপড় তৈরি করবেন সে কাপড়টা বিক্রি হবে, বিক্রি থেকে যে লাভটা আসবে সেটাই তো আপনার লাভ হবে। এখানে কাপড়টা কিনবে কে? আপনি বছর শেষে ৪০ ভাগের ১ ভাগ সঞ্চিত টাকার জাকাত দিলেন না, কারণ জাকাত দিলে তো টাকা কমে গেল, আপনি তো জাকাত দিবেন না। এখন এই যে গরিব শ্রমিকগুলো আপনার ওখানে কাজ করে, তারা এবং আশপাশে যত লোক আমাদের বসবাস করে তারা তো আমাদের মিলে কাপড়টা কিনবে, কাপড় না কিনলে তো আমাদের লাভ হবে না, কিনবে কি দিয়ে, ওদের তো টাকা নাই। আল্লাহ পাক আপনাকে বাধ্য করলেন তোমাকে অবশ্যই 100 টাকা 250 টাকা জাকাত দিতে হবে, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। আপনি 40 লাখ টাকা ইনকাম করলেন, ভাগ করে দেন, 250 ভাগ দান করে দেন। কারা পেল ওটা? ওই গরিব মানুষ আশপাশ যারা আছে তারা এগুলো পেল। এইবার কিন্তু ওদের পকেটে টাকা গেল, ওই টাকা দিয়ে আপনার মিলের কাপড় খরিদ করবে। যদি টিকির মাল খরিদ করে তাহলে কিন্তু আপনার মিলে লাভ আসলো, আর যদি ওরা মাল খরিদ করে ক্রয় ক্ষমতা ওরা অর্জন করতে না পারে তাহলে আপনার মিলের কাপড় ওখানে স্টকে পড়ে থাকবে, পোকায় খাবে, জীবনও বিক্রি হবে না, আপনার ওই যে লাখ লাখ টাকা ওখানে ইনভেস্ট করেছিলেন সব টাকা শেষকালে শেষ হয়ে গেল, আপনি আপনিও নিঃস্ব হলেন, এই লোকগুলো নিঃস্ব। এই যে দূরদর্শিতা তো মানুষের নাই, মানুষ খালি নগদটা দেখে, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক। বলুন তো কবিতা কার? শিক্ষিত লোকরা সব জানেন, নাম বললে তো আপনার খেপে যাবেন, আপনাদের মহান জাতীয় কবি, ওরে বাপরে বাপ, নাম করলে উপায় নেই। আর আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বাকির খাতাটাই হলো উত্তম এবং চিরস্থায়ী। উল্টা হচ্ছে না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা নগদটাকে বেশি গুরুত্ব দাও কিন্তু বাকিটার মধ্যেই আছে কল্যাণ এবং ওইটাই হলো চিরস্থায়ী, বাকিটা কি আখিরাত। আল্লাহ আখিরাতের চিন্তা কাজ করেন, বান্দার কোনটা পরবর্তী তালে উপকার হবে সেটা আল্লাহ চিন্তা করেন। যদি আমরা সবাই জাকাত দিতাম, যদি আমরা সঠিকভাবে ব্যবসা করতাম তাহলে এই টাকা দিয়েই হাজার হাজার মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা সৃষ্টি হতো এবং তারা আমার মিলের মাল কিনতো, তারা আমার বাসের প্যাসেঞ্জার হতো, তারা আমার সিএনজির গাড়ির প্যাসেঞ্জার হইতো, তারা বিমান চালানোর জন্য বিমানের প্যাসেঞ্জার হতে পারতো। আজকে রাজশাহী এয়ারপোর্ট বন্ধ হয়ে গেল, বিমান ওঠার লোক নাই, 8টা বিমান বন্দর বন্ধ, লোক নাই, কারণ প্যাসেঞ্জার নাই, কি করবে, অত টাকা কোথায় মানুষের পকেটে। হ্যাঁ, 8টা বিমানবন্দর হচ্ছে, সেখানে হয়তো লোকজন হতে পারে। দুনিয়া কোথায়? শুধু কোরআন এবং হাদিসের অভ্রান্ত সত্যের সামনে যদি মানুষ মাথা নত করত এই বিপদ আমাদের হইত না। সুদ সম্পর্কে আপনাদের যেগুলো হাদিস এবং কোরআনের আয়াত যেগুলো গেল এগুলো দয়া করে মনে রাখার চেষ্টা করবেন, নিজে বেশি যত বুদ্ধি খাটাবেন তত আর ফাঁদে পড়বেন, হারাম বাস পিছিয়ে আসেন। আল হালাল বাইয়ুনুন আল হারাম বাইয়ুনুন বাইনহু মুস্তাবিহাতুন ফাদামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, পরিষ্কার নির্দেশ আল্লাহ রাসূলের, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী বহু জিনিস আছে অস্পষ্ট। অতএব হে আমার উম্মতে মুহাম্মাদী, দামা ইউরিবুকা, যেটা অস্পষ্ট সন্দেহ হয় ছেড়ে দাও ওটা, ইলা মা লা ইউরিবুকা, নিঃসন্দেহের দিকে চলে আস, যেখানেই সন্দেহ বাদ দেন, ঝামেলা যাবেন না, তাহলেই দেখবেন হয়তোবা আমাদের এই জীবনটা পবিত্র হবে। আমরা আশা করতে পারি পরকালে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো, নইলে হারাম খেয়ে হালাল রুজি বাতিল করে হারাম রুজি দিয়ে দেহ গঠিত হবে, এরপর আমি হজ করব, উমরা করব, সালাত আদা করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিচ্ছু হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে ইমানি শক্তি বৃদ্ধি করুন। আমিন। আকুল কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসালিল মুসলিমিন।